سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سمانيت مسلمين الكرام، امرا প্রথম খুতবায় জামাতের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় খুতবায় আমরা সংক্ষিপ্তকারে সেই জামাতে এসে কাতারবন্দি হয়ে যে আপনাকে আমাকে সালাত আদায় করতে হয় সেই কাতার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু মাসলা মাসাইল, সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব দ্বিতীয় খুতবায় ইনশাআল্লাহ তাআলা। কাতার সোজা করতে হয়, কাতার সুন্দর করে আপনাকে সালাত আদায় করতে হয়, এবং জামাত যখন শুরু করবেন তখন সেই কাতারে এসে আপনাকে কি করতে হবে? সোজা হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কারা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালু আলাইনা বিওয়াজহিহি قبل ان يكبر فيقول تراصوا واعتدلوا متفق عليه بخاري এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন, আরম্ভ করার আগে তাকবীর বলার পূর্বে তিনি মুক্তাদিদের দিকে আমাদের দিকে তাকাতেন এবং বলতেন, তারাসু তোমরা সোজা হও, এবং তোমরা একসঙ্গে মিলিয়ে যাও, বরাবর হয়ে যাও, এমন করে তিনি নির্দেশ করেছেন। আর এক হাদিসে এসেছে যে কাতার সোজা না করলে নামাজ পরিপূর্ণ হয় না, কারণ কাতার সোজা করাটাই হলো নামাজ পরিপূর্ণ হওয়ার একটা লক্ষণ। এজন্য করে জামাতে এসে কাতার অবশ্যই সোজা করতে হবে। যেমন এক হাদিসে এসেছে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতার সোজা করো, কারণ নামাজ পরিপূর্ণ হবে, নামাজের পরিপূর্ণতা তখনই পাবে যখন তোমরা কাতার সোজা করবে, কাতার ঠিক করবে। মুত্তাফাকুন আলাই, বুখারি এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনার আমার উচিত হলো এজন্য সোজা হয়ে কাতার একজনের কাঁধে আরেকজনের কাঁধ, একজনের পায়ে আরেকজনের পা সুন্দর করে মিশিয়ে দাঁড়াতে হবে, কাতার সোজা করে দাঁড়াতে হবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এজন্য কাতারে যখন দাঁড়াতে হয় ইমামের পেছনে যারা দাঁড়াবেন তারা জ্ঞানী লোকদের দাঁড়ানো উচিত, এবং এরপরে তারপরে তারপরে এভাবেই। আল্লাহ নবী সাল্লামের একটা হাদিস এর জন্য এসেছে যে উলুল আহলাম ওয়ান-নুহা, তোমাদের মধ্যে বোধ সম্পন্ন এবং জ্ঞানী লোক যারা রয়েছে তারা আমার কাছাকাছি দাঁড়াবে, অর্থাৎ ইমামের পাশাপাশি এরকম জ্ঞানী লোক দাঁড়ানো দরকার। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপরে জ্ঞানের স্তরে এরকম ভাগ ভাগ করে লোকজন দাঁড়ানো দরকার, কারণ হঠাৎ হতে পারে ইমামের যদি কোনো ভুল হয়, জ্ঞানী লোক পেছনে থাকলে সে হয়তো লোকমা দেবে, কোনো অন্য কোনো কোরআনের জ্ঞান সম্পন্ন লোক থাকলে সে তার লোকমা দেবে, সেটা তার ধরিয়ে দেবে, হয়তো সে সুবহানাল্লাহ বলবে ইত্যাদি ইত্যাদি। এই জন্যই এই জ্ঞানী লোক ইমামের পেছনে দাঁড়া দরকার। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিমের হাদিস বর্ণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, কাতার এই কাতারের মধ্য থেকে যদি আপনি প্রথম কাতার দেখেন, প্রথম কাতারের ফজিলত বেশি, এরপরে দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয়, এরকম করে। এজন্য প্রথম কাতারে আপনার আমার দাঁড়ানো চেষ্টা করা দরকার। এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষরা যদি জানতো যে আজান এবং প্রথম কাতারের ফজিলত কিরকম, তাহলে তাহলে এর জন্য তারা লটারির ব্যবস্থা করা হলেও তারা লটারির ব্যবস্থা করত। অর্থাৎ প্রথম কাতারে তো সবাই দাঁড়াইতে পারবে না একসঙ্গে, এজন্য প্রথম কাতারের ফজিলত আর আজানের ফজিলত যদি জানতো তাহলে প্রথম কাতারে তারা দাঁড়ানোর জন্য লটারির ব্যবস্থা করতো, যে আজকে আমি দাঁড়াবো কালকে তুমি দাঁড়াবে এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই প্রথম কাতারের ফজিলত বললেন। এরপরে বললেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরে লাসতাবাকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াসসুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া রাওয়াহু মুসলিম সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলতেন, এবং যদি লোকেরা আরো জানতো যে প্রথম ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত কিরকম, প্রথম ওয়াক্তে নামাজ পড়ার গুরুত্ব কিরকম, ফজিলত কিরকম, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করারও চেষ্টা করত যে আমি প্রথম কাতারে এবং প্রথম ওয়াক্তে প্রথম সময়ে নামাজ পড়ার আমি চেষ্টা করব। এবং তারা যদি আরো জানতো যে এই এশা এবং ফজরের নামাজে জামাতের সঙ্গে বিশেষ করে নামাজের এশারা নামাজ এবং ফজরের নামাজের ফজিলত কিরকম তারা যদি জানতো তাহলে প্রয়োজনে তারা হামাগুড়ি দিয়ে হলেও, মানে হাঁকুর দিয়ে হলে হামাগুড়ি দিয়ে হলেও এই জামাতে আসার চেষ্টা করত, এশার জামাত এবং ফজরের জামাতে। সম্মানিত বন্ধুগণ, তাহলে কত বড় মর্যাদা জামাতের প্রথম কাতারের এবং প্রথম ওয়াক্তে নামাজ পড়ার, আর ফজরের এবং এশার ফজরের এবং এশারা নামাজের ফজিলত, এইগুলি এই হাদিসে বর্ণনা করা হলো। সম্মানিত বন্ধুগণ, কাতারে যদি আসছেন এসে দেখলেন প্রথম কাতার পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি দ্বিতীয় কাতার দাঁড়াবেন। প্রথম কাতার পূর্ণ করা এবং এরপরে দ্বিতীয় কাতারে দাঁড়া, কিন্তু প্রথম কাতারে এখনো জায়গা আছে, আপনি পেছনে দাঁড়ালে আপনার নামাজ হবে না। আর যদি প্রথম কাতার পরিপূর্ণ হয়ে গেছে তাহলেই তখন পেছনে যা দাঁড়ানো যাবে, একাই হইলেও তখন জায়েজ। কিন্তু যদি সামনের কাতারে জায়গা থাকে পেছনে দাঁড়ালে আপনার নামাজ হবে না। আপনি আরেকটা হাদিস আমরা আল্লাহ নবী সাল্লাম থেকে শুনি, যে আল্লাহ নবী বলছেন আতিমুস সফাল মুকদ্দাম সুম্মা আল্লাযী ইয়ালীহি ফামা কানা মিন নুকসান ফালইয়াকুন ফিস সফিল মুআখখার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ নবী বলতেছেন প্রথম কাতার পূর্ণ করো আগে, তারপরে দ্বিতীয় কাতার, কিছু অসম্পূর্ণতা থাকলে দ্বিতীয় কাতারেই থাকবে। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আরেকটা হাদিসে বলেছেন যে রাআ রাজুলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি খালফাস সাফফে ওয়াহদা ফাআমারাহু আন ইউঈদাস সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি প্রথম কাতার না দাঁড়িয়ে দ্বিতীয় কাতারে একাই দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আল্লাহ নবী বললেন তুমি নামাজটা আবার পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। যদি প্রথম কাতারে জায়গা থাকে দ্বিতীয় কাতারে একাই দাঁড়ান, নামাজ হবে না। সম্মানিত বন্ধুগণ, আর এই নামাজ আপনি যখন কাতারে দাঁড়াবেন এর জন্য একজন আরেকজনের সঙ্গে মিলিয়ে দাঁড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা একজন আরেকজনের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন। আমাদের মাঝে অনেক ভাইকে দেখা যায় যে একখানে দাঁড়িয়ে মাঝখানে অনেক ফাঁকা রাখে, এরপরে আরেকজন দাঁড়ায়, এটা ঠিক নয়। বরং হাদিস শরীফে শুনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা আল্লাহ নবী বলেছেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে পূর্ণ করো, ফাইন্নি আরাকুম মিন ওয়ারায়ে যহরি, কারণ আমি পেছন থেকেও তোমাদের দেখতে পারি। নবী করিম ইসলামের এটা একটা মুজিজা ছিল, তিনি সামনে যেমন দেখতেন পেছনেও তিনি দেখতেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং তিনিই এটা শুরু করেছেন। কাজেই আপনাকে আমাকে সামনে এবং পেছনের কাতার সোজা করতে হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি পেছনেও দেখতেন, এই জন্য তিনি কাতার সোজা করতে বলতেন। এই জন্য বলতেছেন ওয়া কানা আহাদুনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া কানা আহাদুনা ইয়ালযিকু মানকাবাহু বিমানকিবিহি সাহিবাহি ওয়া কদাবাহু বিকদামিহি রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীতে হাদিস এসেছে। তিনি বলেন যে আমাদের প্রত্যেকেই একজনের কাঁধ আরেকজনের কাঁধের সঙ্গে মিলিয়ে দিতেন এবং একজনের পা আরেকজনের পায়ের সঙ্গে মিলাতেন। আল্লাহ আকবার, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। কিন্তু আমাদের সমাজে অনেকে মনে করেন ইনি হুজুর, এনার সঙ্গে আমি পা দেব, বেয়াদবি হবে না। আল্লাহর সামনে সবাই সমান, এখানে কোনো বেয়াদবি নেই। আপনি পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াবেন, বরং আপনি যদি মাঝখানে ফাঁকা রাখেন এখানে একজন শয়তান দাঁড়ায়, একজন কি দাঁড়ায়, শয়তান দাঁড়ায়। কাজে শয়তানের জায়গা না তাতর ফুরজাতানলে শয়তান, শয়তানের জায়গা রাখবেন না, আপনার সাথে শয়তান দাঁড়াক। আপনি কি এটা চান? তাহলে যদি না চান অবশ্যই জামাতের সঙ্গে জামাত, আপনি একজনের সঙ্গে আরেকজন আপনি মিলিয়ে দাঁড়াবেন। তবে আরেকটি কথা, যদি মাঝখানে পিলার থাকে, দুই সাইডে দাঁড়িয়ে পিলারের মাঝখানে রাখা এটা ঠিক নয়, হয় পিলারকে সামনে অথবা পিছনে রাখবেন, এভাবে দাঁড়ানো উচিত। কিন্তু খুব যদি প্রয়োজন হয়ে যায় তাহলে সেভাবে দাঁড়াও যায় আছে, এটা খুব প্রয়োজন বশত, তাছাড়া এটা করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জামানায় পিলারে মাঝখানে রেখে কেউ দাঁড়ালে তাদেরকে হটিয়ে দিতেন, তাদেরকে সরিয়ে দিতেন, এভাবে দাঁড়ানো নিষেধ করা হয়েছে। হাজা আল্লাহ আলম বেসব, আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, হে আল্লাহ আমাদের এই আলোচনা থেকে তুমি আমাদের কবুল করে নাও বলুন আমিন, আমাদের ইহকাল এবং পরকালে জীবনের গুণাগুলি মাফ করে দাও বলুন আমিন, জামাতের সঙ্গে এবং কাতার সুন্দর করে সালাত আদায় করা তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাকা আদা দ্বীন ওয়া আনসুর ইবাদাকাল মুওয়াহিদিন ইয়া আরহামার রাহিমিন। ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.